মইনা হল মন জোয়ার বত তয় মোর তগ ওই তহই যদি নদী ওই মহাই তোর খাগ মোর খেসা মনর জোর